আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত। পিস টেলিভিশন বাংলা দর্শক শ্রোতামণ্ডলীকে আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআন বিষয়ক অনুষ্ঠানে। আমরা ইতিপূর্বে দুটো অনুষ্ঠানে আল কোরআন পড়া, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, তাফসির বিষয়ক আলোচনা উপস্থাপন করেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতারা, আপনারা জানেন আল কোরআন মহাগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহিমাময় বাণী, যেটি বিশ্ব মানবের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে নাজিল করেছেন। এই কোরআন হচ্ছে সমস্ত জ্ঞান, বিজ্ঞান এবং সমস্ত জ্ঞানের উৎস। মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞানের ব্যাপকতা এত ব্যাপক যে কিয়ামত পর্যন্ত যদি তার ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা চলতে থাকে তাহলে এর আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ কখনো শেষ হবে না। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে নিয়ে বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কিরাম আজমাইন, তাবে তাবেঈন এবং পরবর্তী যুগের প্রতিটি ধাপে, প্রতিটি সময়ে এই কোরআনের উপর রচিত হয়েছে বহু সংখ্যক ব্যাখ্যা ও তাফসির গ্রন্থ। আমরা বিগত দুটো অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে কিভাবে কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে করা হয় এবং কোরআনের অর্থকে স্পষ্ট করার জন্য, কোরআনের অন্তর্নিহিত বিষয়কে সুস্পষ্ট করে উপস্থাপন করার জন্য একটি আয়াত আরেকটি আয়াতের কিভাবে ব্যাখ্যা উপস্থাপন করে, এবং যেটিকে আমরা দেখিয়েছিলাম এটি হচ্ছে কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা। আর দ্বিতীয়টি ছিল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, তিনি কোরআনের বিভিন্ন বিষয়গুলোকে তার নিজের বাস্তব জীবনের বিভিন্ন আমলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা আজ এই কোরআনের আরো দুটি ব্যাখ্যা করার পদ্ধতি নিয়ে আলোচনা করব, আরবি ভাষার মাধ্যমে কোরআন ব্যাখ্যা বা তাফসির এবং সাহাবাদের কথোপকথন থেকে তাফসিরের ব্যাখ্যা। আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের মাঝে তশরিফ এনেছেন ডক্টর মুসলিহউদ্দিন, আসসালামু আলাইকুম। আর আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসসালামু আলাইকুম। এবং আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হোসেন, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমদুল্লাহ এই অনুষ্ঠানটি উপস্থাপন করছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরআনের ব্যাখ্যা কেন শিখব এবং কেন আমরা কোরআনের ব্যাখ্যার দিকে যাব, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং যে কোরআন নাজিল করা হয়েছে আপনার এবং আমার জন্য, যে কোরআনের ভিতরে আপনার এবং আমার জীবনের সকল প্রশ্নের উত্তর রয়ে গেছে, আমাদের জীবনের প্রাত্যহিক ঘটে যাওয়া সকল সমস্যার সমাধানের ভিতরে রয়ে গেছে, সেই কোরআনকে যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কোরআনের যে মূল আবেদন, কোরআনের যে মূল আলো, সেখান থেকে আমরা বঞ্চিত থেকে যাব। তো আমরা এই আলোচনায় আহ্বান জানাবো প্রথমে আমাদের সাথে আছেন ডক্টর মুসলিহউদ্দিন সাহেবকে, যে কোরআনের ব্যাখ্যা আমরা তো দেখেছি কোরআনের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা, তো সাহাবায়ে কেরামগণ কিভাবে তারা কোরআনকে বুঝার জন্য চেষ্টা করেছেন এবং সাহাবায়ে কেরামদের এই বুঝার চেষ্টাটাই কিন্তু আসলে তাফসিরুল কোরআন বি আকওয়ালি সাহাবা, তাদের প্রচেষ্টা আমাদের কাছে তাফসির হিসাবে চলে এসেছে। তো এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। কোরআন বোঝার জন্য এবং বুঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবি ছিলেন তারাই তো উপযুক্ত মুফাসসির, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই কয়েকজন শ্রেষ্ঠ ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মক্কায় মাদ্রাসা হয়ে গেছিল একটা শিক্ষাগারের মতো তাফসিরের উপাধি দেওয়া হয়েছিল ইকরামা মুজাহিদ তার শিষ্যের মধ্যে। জি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কুফায় সেখানে তাফসিরের মাসরুক আলকামার তাদের আতা তার ছাত্র বাহিনী ছিলেন, মদিনাতেও এরকম হয়েছিল, তারা সেখানে এই তাফসিরের চর্চা করেছেন। সাহিহুল বুখারীতে কিতাবুত তাফসির খুললেই দেখা যাবে কার্যক্রমটি বা দায়িত্বটি সাহাবায়ে শুরু করেছেন। এই জন্য এটা যে কোরআন মাজিদের একটা আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হলো, তখন তিনি তার বাস্তব হুকুম কিভাবে দিলেন, কিভাবে তা সমাজে বাস্তবায়ন করলেন, এর প্রথম দর্শক হচ্ছেন সাহাবায়ে কেরাম। ক্ষেত্রবিশেষ কিন্তু তারা ওই কোরআনের আয়াতটি নাজিল হওয়ার উপলক্ষ হচ্ছেন, যে উপলক্ষ আমরা শানে নুজুল এবং তারা হচ্ছেন এই বাস্তবতার দর্শক। জি, এই হিসেবে একটা আয়াতের তাফসির কি হতে পারে এটা খুব স্পষ্ট হবে সাহাবীগণের মাধ্যমে। যারা আরবি জানে তারা তো সহজেই সেটা জানতে পারে, আর যারা আরবি না অন্য ভাষাভাষী তারাও যদি চেষ্টা করে আরবি ভাষা শিখতে, শিখে কোরআন বুঝতে পারবে, অথবা তার ভাষায় যখন ওটাকে বলে দেওয়া হবে তখন সে সেটা বুঝে যাবে। কোরআন শরীফের এই কথাটা বুঝার জন্য সমস্যা নাই, সমস্যাটা হবে যে সে যেটা বুঝতে পেরেছে এই বুঝাটা সঠিক কিনা, এই সিদ্ধান্তে যখন উপনীত হতে যাবে তখন আমার দরকার হলো এই কোরআন শরীফের তাফসীরের পদ্ধতিটা, যে এই পদ্ধতিটা তাফসীরুল কোরআন বিল কোরআন হয়েছে কিনা, ওর সাথে মিল হয়েছে তাফসীরুল কোরআন বিল হাদিস হয়েছে কিনা, তাফসীরুল কোরআন বি আকলে সাহাবা হয়েছে কিনা, এর ব্যতিক্রম হইলে তখন কিন্তু আমি বুঝছি ঠিক আছে, কিন্তু বুঝটার উপরে সিদ্ধান্ত নিতে পারবো কিনা এই সেই কথাটা কে বলবে, বলবে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর না হয় তার সাহাবীগণ। একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে আমরা বিষয়টি ক্লিয়ার করতে পারি এইভাবে, যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা। এর বাংলা আয়াত অর্থটা বললে সবাই আপনার দর্শক সবাই বুঝতে পারবে, যে হজে যাবে যে উমরা করবে সে যদি সাফা মারওয়া তওয়াফ করে তাহলে কোনো গুনাহ হবে না। জি, এই আয়াতের যে অর্থটা আমি আপনাদের সামনে বললাম দর্শকরা শুনলেন, এখান থেকে যখন আপনি ডিসিশন নেবেন যে যেহেতু তোয়াব করলে কোনো গুনাহ হবে না, তার অর্থটা হলো যে না করাটা তো ভালো, না করা চলতে পারে, চলতে পারে না, না করাটাই ভালো, এটাই ভালো, কিন্তু কেউ করেই ফেলে তাহলে তার তার গুনাহ হবে না। এখন এই যে আমি আয়াতের অর্থটা বুঝলাম ঠিক আছে, কিন্তু এরপর যখন ডিসিশন নিচ্ছি যে আমার এই অর্থটা বুঝেছি এরপর ডিসিশন নিলাম যে তাহলে হজে সাফা মারওয়া সাই করার কোনো প্রয়োজন নাই, এইটা ঠিক কিনা? জি, উরওয়া ইবনে জুবায়ের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্না, উনি যে আয়েশা করে সহিহ বুখারীতে বিবরণটা রয়ে গেছে, উনি যে মা আয়েশাকে বললেন যে মা করেই বলতে রতে কে ইয়া উম্মা, যে তাহলে কি সাফা মারওয়ার তওয়াব করাটা এরকম ব্যাপারটা, সাফা মারওয়ার তওয়াব এই জন্য কি হুকুমের দরকার আছে, আমরা তো এমনি বুঝি তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা। এটা তো আসলে যেটা বলবো যে কোরআনের বাস্তব চিত্র, এটার জন্য আমাদেরকে অবশ্যই সাহাবাদের নিকটে যেতে হবে, কারণ তারাই তখন এটাকে প্রত্যক্ষ করেছেন। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন সাহাবাদেরকে নিয়ে ঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াত আয়াতুল ফাতহ নাযিল হলো, এর অর্থ কি সেই এই নিয়েও তো সাহাবাদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবরণ, তাই না, যে এখানে কি বলা হয়েছে, অনেকে বললেন ওটা একটা বুখারী মুসলিমের হাদিসের ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বড় বড় সাহাবীর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা বসাতেন, তো বড় বড় সাহাবীগণ এতে কষ্ট পেতেন, এটা অস্বস্তি বোধটা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন। তারপর সবাইকে ডাকেন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকেন, ডেকে তখন বলেন যে তোমরা সবাই বলো এই সূরার অর্থ তোমরা কি বুঝেছো, তখন এক একজন এক একটা বলল। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে তুমি বলো কি বুঝেছো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আমি এই সূরার অর্থ বুঝেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকার সময় তার তিরুধানের বিদায় হয়ে যাওয়ার ইঙ্গিত, এটা ইঙ্গিত যে আমরা এই মহান নিয়ামতকে হারিয়ে ফেলব। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বুঝেছে আমিও ওটাই বুঝেছি, এখন তোমরা বলো তাকে এই বৈঠকে রাখার বিষয়টি কি। আর বিষয় হলো ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় এসে গেছে, লোকজন দলে দলে ইসলামে প্রবেশ করেছে, এখন তোমার তওবা এবং ইস্তেগফারের সময় এসে গেছে, তোমার বিদায়, মানে তোমার প্রভুর দিকে এখন তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। জি জি, বিষয়টাকে আরেকটু পরিষ্কার করার জন্য মনে হয় আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, জি, যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাদিসে যখন শোনা গেল উনি বললেন যে কাল কিয়ামতের দিন যদি কাউকে হিসাবের সময় খালি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন করলে, মুনাকাশা যখন করা হয় যে তুমি এই যে চুরি করেছো কেন করেছো বা এই কাজটা করেছো কেন করেছো, এই প্রশ্ন দিয়ে জানবার কথা দিয়ে যখন আল্লাহ কাউকে জিজ্ঞেস করবে ফাকাদ হালাকা, তার নাজাতের কোনো সুযোগ নেই, ফাকাদ হালাকা সে ধ্বংস হয়ে গেছে, তার আর পরিত্রাণের কোনো সুযোগ নেই। এখন এই হাদিসটা কোরআন শরীফের আয়াতের বিপরীত হয়ে যাবে, যে সেখানে বলা আছে যে ফাসাউ ফাহাসাবা হিসাবা ইয়াসিরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে, হ্যাঁ, যে তাদেরকে সহজ হিসাব নেওয়া হবে, তাহলে যাদেরকে জান্নাতে দিবে তাদের কিন্তু সহজ হিসাবে নেওয়া হবে, তো হিসাব মানেই তো যে কে কি কোন কাজ করেছে, কাজটা ঠিক আছে কি না আছে এটা জিজ্ঞেস করা। তো এই কোরআন শরীফের বিপরীত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে একটা টার্নিং বিষয়। উসুলিরা যতই বলুক না কেন, আল্লাহর রাসূল পর্যন্ত বললেন তখন আয়েশায় আয়াতটা পেশ করে, এটা একটা মনে রাখতে হবে যে কুরআন শরীফ হাদিস শরীফ দুইটাই ওহী। জি, একটা একটা বিপরীত হতে পারে না, দুটো বিপরীত হতে পারে না। এখন যদি কখনো আপনি দেখেন যে কোরআন শরীফ হাদিস শরীফের বিপরীত অথবা একটা আরেকটার বিপরীত অবস্থান নিয়েছে, প্রকাশ্যে মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে, তাহলে আপনি মনে করবেন যে হয়তো যে হাদিসটা আপনি দেখতে পাচ্ছেন এই হাদিসটা প্রতিষ্ঠিত না, প্রমাণিত না। আর যদি আপনি দেখেন যে হাদিসটা প্রমাণিত, তাহলে বুঝতে হবে আপনি যা বুঝতেছেন আপনার বুঝটা ঠিক আছে, বুঝটা ঠিক না। ঠিক, এখন যখন আমরা কোরআন শরীফের এই আয়াতের বিপরীত হাদিসটা দেখছি, এখন আমরা কি ডিসিশন নেব, হাদিস ঠিক আছে, অর্থ ঠিক আছে, হাদিস সহি আছে, তখন আমরা যদি সাহাবীদের কাছে যাই যে তারা এই হাদিস ব্যাপারে কি বলেছে, আয়াতের ব্যাপারে কি বলেছে, এটার অর্থ তারা কি বুঝেছে, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই আয়াতের অর্থ হলো এই, হাদিসের অর্থ হলো এই। যে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা আপনি যেটা বলতে চাইছিলেন বর্ণনা আছে, তো উনি হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে কথা বলছেন তো ওসব ব্যাখ্যাটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছে, এসেছে তার মানে এইটুকু আল্লাহ রাসূল যখন বললেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা দিয়ে আপত্তি করলেন, আপত্তি করলেন যে আপনি বলছেন যে মান নকেশা মানুষের অন্যায়কে দেখবেন, তারপরে ওটা দেখেও না দেখার মতো করে এড়িয়ে চলে যাবেন, সেটা হলো সহজ হিসাব। তারপর বাক্যে বললেন যে তবে আল্লাহ যাকে তন্ন তন্ন করে দেখবেন তার সেখানে বিচারের মাঠে নাজাতের কোনো পথ নাই। তাহলে সেটাই, এটা আমরা বুঝাইতে চাচ্ছি যে এখানে আমরা যেটা পেলাম সেটা হলো যে এই যে হিসাবের বিষয়টি অত্যন্ত একটি কঠিন বিষয় আমাদের কাছে মনে হচ্ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে কোরআনের দ্বন্দ্ব মনে হচ্ছিল, মনে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাহাবায়ে কেরামদের আল্লাহর নবী সরাসরি হাদিস আর কি সরাসরি হাদিসকে তারা যেভাবে উপলব্ধি করেছেন, এবং তারা যেহেতু আরবি ভাষাভাষী ছিলেন, ফলে তাদের কাছে বিষয়টা যখন খুব সহজ ভাবে উপস্থাপিত হয়েছে, আমরা কোরআনের আয়াতটির ব্যাখ্যা তাদের কাছে পেয়েছি, ফলশ্রুতিতে প্রকৃতপক্ষে এখন এই ব্যাখ্যার ক্ষেত্রে সাহাবাদের কৌল একটি গ্রহণযোগ্য বিষয়। তো আপনাদেরকে ধন্যবাদ, সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন, আমরা কিছুটা সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আবার আলোচনায় ফিরে এসেছি। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা আলোচনা উপস্থাপন করছি কোরআন বিষয়ক, বিশেষ করে কোরআন তাফসির করা, কোরআনকে বুঝার জন্য আমরা কোন কোন পদ্ধতিতে কোরআন বুঝার জন্য চেষ্টা করব। আমাদের পিছনের কথাগুলোকে আবার একটু স্মরণ করে নিতে পারি। কোরআনকে বুঝবো আমরা কোরআনের ভাষা দিয়ে, আর কোরআনকে বুঝবো আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দিয়ে, তার ব্যাখ্যা দিয়ে। আর তৃতীয় যে পদ্ধতিটি সেটি হচ্ছে কোরআনকে বুঝার জন্য আমাদেরকে যেতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের কাছে, কেননা তারাই ছিলেন রাসূলের কাছে, তারা সবসময় শুনেছেন কোরআনের আবেদন এবং গ্রহণ করেছেন, তারা কোরআনকে হৃদয় মন দিয়ে তারা বুঝার চেষ্টা করেছেন, উপলব্ধি করার চেষ্টা করেছেন কোরআনকে, এবং তারাই কোরআনকে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বময়। যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এবং যে কোরআন নাজিল করা হয়েছে আপনার এবং আমার জন্য, যে কোরআনের ভিতরে আপনার এবং আমার জীবনের সকল প্রশ্নের উত্তর রয়ে গেছে, আমাদের জীবনের প্রাত্যহিক ঘটে যাওয়া সকল সমস্যার সমাধানের ভিতরে রয়ে গেছে, সেই কোরআনকে যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা কোরআনের যে মূল আবেদন, কোরআনের যে মূল আলো, সেখান থেকে আমরা বঞ্চিত থেকে যাব। তো আমরা এই আলোচনায় আহ্বান জানাবো, প্রথমে আমাদের সাথে আছেন ডক্টর মুসলিহউদ্দিন সাহেবকে, যে কোরআনের ব্যাখ্যা আমরা তো দেখেছি কোরআনের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা, তো সাহাবায়ে কেরামগণ কিভাবে তারা কোরআনকে বুঝার জন্য চেষ্টা করেছেন, এবং সাহাবায়ে কেরামদের এই বুঝার চেষ্টাটাই কিন্তু আসলে তাফসিরুল কোরআন বি আকওয়ালি সাহাবা, তাদের প্রচেষ্টা আমাদের কাছে তাফসির হিসাবে চলে এসেছে, তো এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। কোরআন বোঝার জন্য ও বুঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবি ছিলেন তারাই তো উপযুক্ত মুফাসসির, এতে কোনো সন্দেহ নাই। তাদের মধ্যে আবার কয়েকজন শ্রেষ্ঠ ছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মক্কায় মাদ্রাসা হয়ে গিয়েছিল একটা শিক্ষাগারের মতো তাফসিরের উপাধি দেওয়া হয়েছিল, ইকরামা মুজাহিদ তার শিষ্যের মধ্যে। জি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কুফায় সেখানে তাফসিরের মাসরুক আলকামার তাদের আতা তার ছাত্র বাহিনী ছিলেন, মদিনা তো এরকম হয়েছিল, তারা সেখানে এই তাফসীরের চর্চা করেছেন। সাহিহুল বুখারীতে কিতাবুত তাফসীর খুললেই দেখা যাবে যে কালা মুজাহিদ, কালা ইকরামা, আন ইবনে আব্বাস, কালা ইবনে আব্বাস, ভরা কিতাবুত তাফসীর। আমরা বলতে পারি যে কোরআন ব্যাখ্যার স্বর্ণযুগের সূচনা, ব্যাপকভাবে বিশ্বময় কোরআনের আবেদনকে ছড়িয়ে দেওয়ার জন্য এই কার্যক্রমটি বা দায়িত্বটি সাহাবায়ে কেরামের সাহাবায়ে কেরামই শুরু করেছেন। এই জন্য এটা মূলত যে কোরআন মাজিদের একটা আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হলো, তখন তিনি তার বাস্তব হুকুম কিভাবে দিলেন, কিভাবে তা সমাজে বাস্তবায়ন করলেন, এর প্রথম দর্শক হচ্ছেনই সাহাবায়ে কেরাম। ক্ষেত্রবিশেষ কিন্তু তারা ওই কোরআনের আয়াতটি নাজিল হওয়ার উপলক্ষ হচ্ছেন, যে উপলক্ষ আমরা শানে নুজুল বলছি আর কি, এটা তারা হচ্ছেন এই বাস্তবতার দর্শক। জি, এই হিসেবে একটা আয়াতের তাফসীর কি হতে পারে এটা খুব স্পষ্ট হবে সাহাবীগণের মাধ্যমে। যেরকম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কোরআনের কোন আয়াতটা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তা আমার চেয়ে বেশি কেউ জানে না, সুবহানাল্লাহ, আমি বেশি জানি। কোরআন সাহাবায়ে কেরামগণ কিভাবে ব্যাখ্যা করেছেন, আমরা এখানে আরেকটু জিনিস আরো অবগত হয়ে যেতে পারি কি যে সাহাবীগণের পরের যে স্তরটা রয়েছে তাবেঈ, সাহাবি এবং তাবেঈ। তো কোরআন মাজিদ নাজিল হয়েছে কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বাস্তবায়ন করেছেন, এর বাস্তব দর্শক হচ্ছেন সাহাবীগণ, সাহাবায়ে কেরাম। হ্যাঁ, এরপরে সমস্যার মুখোমুখি হয়ে সাহাবীগণ কিভাবে কোন আয়াতকে কোন ভাবে ব্যবহার করেছেন, এর বাস্তব দর্শক হচ্ছেন তাবেঈগণ। এখানে কিন্তু আরেকটু যুক্ত করা যায়, সেটা হচ্ছে সমকালীন আরবে প্রচলিত ভাষা, যেটাকে আমরা কোরআন ব্যাখ্যা করার জন্য চতুর্থ নীতিমালা হিসেবে চতুর্থ নীতিমালা যে আরবি ভাষা। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন সংকলন করতে বললেন তখন নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে তোমাদের যে কয়জনকে আমি বললাম তাদের মধ্যে কোন দ্বন্দ্ব দেখা দিলেই তোমরা কুরাইশের ওখানে ফিরে কুরাইশ। এক নম্বর, দুই নম্বর, সাহাবী ওসমানী যেটা সেটা লোগাতে কুরাইশের মধ্যেই তিনি সেটাকে জমা করে দিলেন যে এর উপর চলবে। আরবি ভাষায় যেহেতু কোরআন শরীফ এসেছে, জি, সুতরাং আরবি ভাষাই কিন্তু এই কোরআন শরীফের ব্যাখ্যা দিতে পারে। জি, এই ব্যাপারে মৌলিক যে নীতিমালাটা হলো সেটা হলো যে কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষাটা আরবি ভাষাভাষী লোকেরা সবাই বুঝবে। তো যতক্ষণ পর্যন্ত যার কাছে নাজিল হয়েছে, যিনি কোরআনটা আমাদের কাছে নিয়ে আসছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই শব্দের যদি নতুন কোনো অর্থ না বলেন তাহলে বুঝতে হবে যে আরবি ভাষায় ওই শব্দের যে অর্থ আছে এটাকে সেই যুগে শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, কোরআনে কি অর্থে নেওয়া হয়েছে, রাসূল থেকে কিভাবে আসছে, এটা কিন্তু অনেকটা অপব্যাখ্যা হয়। যে এক শ্রেণীর মানুষ কিন্তু বলে যে ইয়াকিন আমরা সাধারণত বুঝি কি যে বিশ্বাস, আরবি ভাষায় কোরআন যেহেতু আরবি ভাষায় তার ব্যাখ্যা করে দিবে, কিন্তু আপনাকে এই ডিফিনিশনটা মনে রাখতে হবে, ডিফাইনটা মনে রাখতে হবে যে আরবি ভাষায় কখন ব্যাখ্যাটা করবে। যে কোরআন শরীফ যার উপর নাজিল হলো তিনি যদি ওই শব্দের কোন অর্থ না করে থাকেন তাহলে আরবি ভাষা তার নিজের অর্থে ব্যাখ্যা করে দিলে যথেষ্ট হয়। একটু ইবনে কাইয়িম চৌধুরী, আমি ডক্টর সাহেবকে একটু ধন্যবাদ দেয়া, একটু আমরা প্রসঙ্গের সাথে ফিরে আসবো। সেটা হচ্ছে যে এই যে আমরা চারটি পদ্ধতির কথা বললাম, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা সাহাবাদের উক্তি থেকে, এবং কোরআনের ব্যাখ্যা প্রচলিত সেই সময়ের আরবি ভাষাভাষীদের ব্যবহৃত শব্দ থেকে। তো এখন এই কোরআনকে ব্যাখ্যা করার জন্য একজন তাফসীর কারক, আমরা যাকে আরবিতে মুফাসসির বলি, তার কি ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন, কে তাফসীর করতে পারেন বা কে তাফসীর করার মতো যোগ্যতা রাখেন, একটু আমাদের ক্লিয়ার হওয়া দরকার। অনেক সময় কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের উপাধি ধারণ করে নিজের ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা করতেছে, যেগুলো আসলে কোরআনের তাফসীর হচ্ছে না, অপব্যাখ্যা হচ্ছে, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এভাবে আমরা বলতে পারি যে যেহেতু কোরআন মাজিদ আরবি ভাষায়, কাজেই প্রথমত আমাদেরকে এভাবেই জানতে হবে যে আরবি ভাষার যে শব্দগুলি আছে এবং আরবি ভাষার যে পদ্ধতি লেহজা আছে, তার মান আছে, এটা সেই ব্যক্তিকে তাফসির কারককে জানতে হবে খুব ভালোভাবে। একটা শব্দের অর্থ কেমন আসতে পারে, কিভাবে হতে পারে, কত অর্থ দিতে পারে, এবং এই ভাষাটা কিভাবে ব্যবহার হয়, এই ভাষাটার কোনো পরিভাষা আছে নাকি, কথার সাথে যুক্ত করতে পারি। একটা মানুষ কিন্তু আরবিতে যথেষ্ট পারদর্শী, কিন্তু তার ভিতরে মনে করেন বেদাত থাকলো, শেরেক থাকলো, আকীদা গায়রে সহি হলো, ওগুলো আবার অন্য দূরের প্রসঙ্গে চলে গেলাম। মুফাসসিরের জন্য শর্ত হিসেবে বুঝতে হবে, রাখবো যে একজন মুফাসসিরের জন্য প্রথম শর্ত হচ্ছে আকীদা, আকীদা সহি হতে হবে, তার আকীদা সংশোধন, না হলে সে কোরআনের আয়াতে সঠিক ব্যাখ্যা দিতে পারবে না। কিন্তু শব্দ জানতে হবে, ইলমে নাহু জানতে হবে, ইলমে সার্ফ জানতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি, আসলে কনক্লুশন টানবো, যেটা আমাদের কাছে পরিষ্কার হলো যে কোরআন বুঝতে হবে এক নম্বর কথা, আর দ্বিতীয় কথা হলো কোরআন বুঝতে হলে আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। একজন মুসলিম হিসাবে আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু যথেষ্ট জ্ঞান অর্জন করি, আমরা জ্ঞান অর্জনের জন্য দেশ থেকে দেশান্তরে যাই, কিন্তু যে কোরআন আমাদের হৃদয়ের অন্ধকার বিদূরিত করে আলো জ্বালছে, সেই কোরআনকে জানার জন্য কিন্তু আমাদের খুব একটা প্রচেষ্টা নাই। সেজন্য আমাদের প্রত্যেকটি মানুষের উচিত যে আমরা কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য চেষ্টা করি এবং কোরআনের জ্ঞান দিয়ে আমাদের নিজেদেরকে আলোকিত করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই কোরআন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী অনুষ্ঠানে কোরআনের আরো বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোরআন আমাদের জীবনে তার আলো দিয়ে আলোকিত করুক। আমার সঙ্গে যারা উপস্থাপক আলোচক ছিলেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।